ও তোর লম্বা চুটিলো বেটিলো, ও তোর লম্বা চুটিলো গেল বসরিয়া রাণী, মন তোর ভারি খুমানি পদা কুটিকে আসিলে মিছে খালি খাও চোকানি, কেবে যিবু পটিলো বড় ঘর বেটিলো, ও তোর লম্বা চুটিলো চালি যাওছু বিছেই দৌছু বিরতি জাল, উঠ খোলি যেতে হাসি দৌছু হে ফুটেই দৌছু গোলাপ ফুল, হে যৌ গলি বাটে চালি যাওছু বিছেই দৌছু বিরতি জাল, ওঠ খোলি যে দে হাসি দৌছু হে ফুটেই দৌছু গোলাপ ফুল, বড় ঘরিয়া তো ঠাণি কহে তোর চোরা চাহানি, যাহা হাতে পড়ি বুলো পাই জীব সিয়ে লহুনি, ভাগ্য জীব ফিটিলো বড় ঘর বেটিলো, হে তোর লম্বা চুটিলো। ফুলরে দড়ি বনেই সকাল সঞ্জরে ঝুলাউথিবি, জানি যৌতুক কিছি নেবিনি কহিলে তোতে মু রাণী করিবি, ফুলরে ফুলরে দড়ি বনেই সকাল সঞ্জরে ঝুলাউথিবি, ছাতি তল কথা মণি তো আগরে কহি হওনি, পরখিলে মন মোর আপে আপে পারিবু জানি, প্রেম মোর খাঁটিল বড় ঘর বেটিল, তোর লম্বা চুটিলো হে বড় ঘর বেটিলো, তোর লম্বা চুটিলো গেল বসরিয়া রাণী, মন তোর ভারি খুমানি পদা কুটিকে আসিলে মিছে খালি খাও চুকানি, কেবে যিবু পটিলো।